أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي اقتربت الساعة وانشق القمر قيامات نكت برتي ہوئيا چه آر چاندر بدرين ہوئيا چه وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر উহার কোন নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে ইহা তো চিরাচরিত জাদু উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে আর প্রত্যেক ব্যাপারে লক্ষ্যে পৌঁছিবে উহাদের নিকট আসিয়াছে সুসংবাদ যাহাতে আছে সাবধান বাণী ইহা পরিপূর্ণ জ্ঞান তবে এই সতর্ক বাণী উহাদের কোন উপকারে আসে নাই অতএব তুমি উহাদের উপেক্ষা করো যেদিন আহ্বানকারী আহ্বান করিবে এক ভয়াবহ পরিণামের দিকে خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر অপমানে অবনমিত নেত্রে সেদিন উহারা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় مهطعين إلى الداعي يقول الكافرون هذا يوم عسير উহারা আহ্বানকারীর দিকে ছুটিয়ে আসিবে ভীত বিহ্বল হইয়া কাফিররা বলিবে কঠিন এই দিন كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر ইহাদের পূর্বে নূহের সম্প্রদায় অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে আর বলিয়াছিল এ তো এক পাগল আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল فدعا ربه اني مغلوب فانتصر তখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি তো অসহায় অতএব তুমি প্রতিবিধান করো ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বারি বর্ষণে এবং মৃত্তিকা হইতে উচ্ছারিত করিলাম প্রস্রবণ অতঃপর সকল পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে وحملناه على ذات ألواح ودسر তখন নূহকে আরোহণ করাইলাম কাষ্ঠ ও কিলক নির্মিত এক নৌযানে تجري بأعيننا جزاء لمن كان كفر যাহা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল ولقد تركناها آية فهل من مدكر আমি তো ইহাকে রাখিয়া দিয়েছি এক নিদর্শন রূপে অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি আদ সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে মানুষকে উহা উৎখাত করিয়াছিল উন্মূলিত খর্জুর কাণ্ডের ন্যায় فكيف كان عذابي ونذر কি কঠোর আমার শাস্তি ও সতর্কবাণী ولقد يسرنا القران للذكر فهل من مدكر কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি كذبت ثمود بالنذر ثمود সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল فقالوا ابشرا منا واحدا نتبعه انا اذا لفي ضلال وسعر তাহারা বলিয়াছিল আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করিব তবে তো আমরা পথভ্রষ্টতায় ও উন্মত্ততায় পতিত হইব আমাদের মধ্যে কি উহারি প্রতি প্রত্যাদেশ হইয়াছে না সে তো একজন মিথ্যাবাদী তাম্ভি আগামীকাল লোহারা জানবে কে মিথ্যাবাদী দাম্ভিক। আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াছি এক উষ্টি, অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও। এবং উহাদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে। অতঃপর উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করিল, সে উহাকে ধরিয়া হত্যা করিল। কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি উহাদেরকে আঘাত হানিয়াছিলাম এক মহানাদ দ্বারা, ফলে উহারা হইয়া গেল খোয়ার প্রস্তুতকারীর বিখণ্ডিত শুষ্ক শাখা প্রশাখার ন্যায়। আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? লূত সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে। আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচণ্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের উপর নয়, তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রের শেষাংশে। আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ, যাহারা কৃতজ্ঞ আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি। লূত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে, কিন্তু উহারা সতর্ক বাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করিল। উহারা লূতের নিকট হইতে তাহার মেহমানদেরকে অসুদ উদ্দেশ্যে দাবি করিল, তখন আমি উহাদের দৃষ্টিশক্তির লোপ করিয়া দিলাম এবং আমি বলিলাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম। প্রত্যুষে বিরামহীন শাস্তি তাহাদেরকে আঘাত করিল এবং আমি বলিলাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ক বাণীর পরিণাম। আমি কুরআন সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ফিরাউন সম্প্রদায়ের নিকট আসিয়াছিল সতর্ককারী। কিন্তু উহারা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করিল, অতঃপর পরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে আমি উহাদেরকে সুকঠিন শাস্তি দিলাম। তোমাদের মধ্যকার কাফিরা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ, নাকি তোমাদের অব্যাহতির কোন সনদ রইয়াছে পূর্ববর্তী কিতাবে? ইহারা কি বলে, আমরা এক সঙ্গবদ্ধ অপরাজয় দল? এই দল তো শীঘ্রই পরাজিত হইবে এবং পৃষ্ঠ প্রদর্শন করিবে। অধিকন্তু কিয়ামত উহাদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হইবে কঠিনতর ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। যেদিন উহাদের উপুল করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান্নামের দিকে, সেই দিন বলা হইবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর। আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথাই নিষ্পন্ন, চক্ষুর পলকের মতো। আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে, অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায়। وكل صغير وكبير مستطر আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ ان المتقين في جنات ونهر متقيرا থাকিবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে في مقعد صدق عند مليك مقتدر যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে